بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون، وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب، أفلا تعقلون. واستعينوا بالصبر والصلاة، وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقوا ربهم وأنهم إليه راجعون. سورة بقرة 42 نمبر آيات تھی، 46 نمبر آيات پرجنت پاٹھ کرلا گت تو سے প্রথম দুই আয়াত কি সম্পর্কে শুধু সম্ভবত ترجمہ করেছিলাম কি বলিনি কিন্তু তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন ولا تلبسوا الحق بالباطل، তোমরা হক কে বাতিলের সাথে মিশাও না। وتكتموا الحق، حق গোপন করো না। وانتم تعلمون، জেনে বুঝে অথচ তোমরা জানো। এই নির্দেশ রব্বুল আলামিন বনী ইসরাঈলকে দিয়েছে। যদিও নির্দেশ খাস কিন্তু আমাদের সকলের জন্য ওদের কথা উল্লেখ করেছে। বলছেন ওয়ালা তালবিসুল হক বিল বাতিল، হককে বাতিলের সাথে মিশাও না। হক হক রাখো, বাতিল বাতিল না। কেউ কেউ এরকম আছে বাতিলকে হক বানাতে চায়, মানে মিথ্যাকে সত্য বানাতে চায় আর সত্যকে মিথ্যা বানাতে চায়। এরকম আছে কি? ইহুদদের মধ্যে এই গুণ ছিল আর আমাদের মুসলমানদের মধ্যে অনেকে পাওয়া যায়। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমিন। সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দেয়, মিশ্রিত করে, আর মিথ্যাকে সত্যের সাথে মিশ্রিত করে। রব বললেন ওয়ালা তালবিসুল হক বিল বাতিল ওয়া তাকতুমুল হক، আর হক গোপন করো না। ইহুদিরা তারা জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী। ইহুদদের কিতাবে ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখ, কিন্তু তারা জেনে বুঝে তা গোপন করেছে। আল্লাহ বললেন ওয়াতাকতুমুল হক ওয়া আনতুম তাআলামুন، তোমরা হক গোপন করো না অথচ তোমরা জানো না। চা যাই খাই না হাতে বাম হাতে খাওয়া যায় না। ওয়ালা তালবিসুল হক বিল বাতিল ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তাআলামুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সুইলা আন ইলমিন ফাকাতাবা আলজামাহু আল্লাহ ইয়াওমাল কিয়ামা বিরিজাবিন মিন নার। যদি কাউকে কোনো বিষয় সম্পর্কে প্রশ্ন করা হয় আর সে তা গোপন রাখে, জেনে বুঝে জানে মাসআলা কিন্তু গোপন রাখে, তাহলে আল্লাহ পাক কিয়ামতের দিন তার নাকে আগুনের লাগাম লাগাবে। যদি মাসআলা জানে আর বিশেষ কারণ ব্যক্তিগত স্বার্থে ব্যক্তিগত স্বার্থে গোপন রাখে, তাহলে আল্লাহ পাক তাকে কিয়ামতের দিন তার নাকে আগুনের লাগাম লাগাবে। গুনে লাগাম লাগাম না লাগান না আস্তাগফিরুল্লাহ। কিতমানুল ইলম, ইলম গোপন রাখা কবিরা গুনাহ। তবে এটা সাধ্যের বাইরে সেটা ভিন্ন কথা। সাধ্যের বাইরে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কেউ হয়তো প্রশ্ন করতে পারে এখানে একটা জবাব শুরু করছে। আপনি জানেন আপনার হালকা মায়না কমে যাবে অথবা চাকুরি যাবে, এজন্য আপনি হক গোপন রাখলেন, এটা কিন্তু হয় না। কারণ এক চাকুরি গেলে আল্লাহ পাক অন্য চাকরির ব্যবস্থা করে দিবেন, ঠিক কিনা? আপনি যদি বেদাত করে আর শিরিক করে, বাবা বাবা করে, আল্লাহর নাফরমানি করেন, অথচ আপনি জানেন এরকম কাজ জায়েজ না, কিন্তু শুধু দুনিয়ার লোভে আপনি এগুলো করছেন আর হক রুকন রাখছেন, তাহলে আপনার ব্যাপারে আল্লাহ পাক বলছেন এই সূরা বাকারায় দ্বিতীয় নম্বর পড়ায়, ইন্নাল লাযীনা ইয়াকতুমূনা মা আনযালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল্লাহ। আমি যে হিদায়াত নাযিল করেছি, যে কিতাব নাযিল করেছি, ওরা বুঝার পরে আমি মানুষের কাছে স্পষ্ট করে বিবরণ পেশ করেছি হক না হক হেদায়ত, এত সত্ত্বেও যারা গোপন রাখে তাদের উপর লানতকারীরা লানত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত করে, তাহলে হক গোপন রাখা কখনো জায়েজ না। আর ইহুদিরা যেহেতু এই কাজ করত, তাই আল্লাহ পাক তাদেরকে বিশেষ করে বলছেন, লা তালবিসুল হক বিল বাতিল ওয়াতাকতুমুল হক ওয়া আনতুম তাআলামুন, তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না আর হক গোপন করো না অথচ তোমরা জানো। এরপরে যে নির্দেশ, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়াক্কউ মা রাকিঈন, আচ্ছা বলেন তো এইসব নির্দেশ শুধু ওদের জন্য না আমাদের জন্য? কথা বুঝছেন? আকিমুস সালাত, সালাত কায়েম করো, যাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে রুকু করো, সালাত কায়েম করো, যাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। সালাত কায়েম, সালাত কায়েম কিরকম হয়? নিয়মতান্ত্রিক সালাত আদায় করবে, ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করবে, প্রত্যেকটা রুকুন প্রশান্তির সাথে, যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ সেভাবে আদায় করবে, ইকামাতুস সালাহ জামাতের সাথে আদায় করবে, আকিমুস সালাহ সালাত আদায় করবে, ওয়া আতুজ যাকাত যাকাত আদায় করবে। আপনারা তো মোটামুটি কামাই ভালোই করছেন, তাই না? আল্লাহ দিনে যদি কেউ একদম নতুন হয় হয়তো কিছু প্রথমে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু কিছুদিন পরে অসুবিধা দূর হয়ে যাবে, তাই না? ইনশাআল্লাহ তাআলা তো আল্লাহ পাক আপনাদেরকে কামাই করার তৌফিক দিয়েছেন, যদি যাকাত থাকে আপনার মালের উপর আপনি যাকাত দিবেন না গোপন রাখবেন? উত্তর দিন, যাকাত আদায় করবেন না বলবেন 1000 যদি 2500 টাকা দিয়ে দেয়, না 1 লাখে, 1 লাখে যদি 2500 টাকা দিয়া দেয় তাহলে তো ব্যাংক কমে গেল, তা বলবেন নাকি? না, যাকাত দিতে হবে, দিতে হবে। যাকাত আদায় করা ফরজ, সালাত কায়েম করা ফরজ, ইসলামের 5 ভিত্তির মধ্য থেকে দ্বিতীয় নম্বর ভিত্তি সালাত, তৃতীয় নম্বর ভিত্তি যাকাত, চতুর্থ নম্বর ভিত্তি বলেন সিয়াম, পঞ্চম নম্বর ভিত্তি হজ। দুঃখের ব্যাপার, হজের সময় আসলে আমাকে নিয়ে যান, আমাকে নিয়ে যান, পথ দেখিয়ে দিন কিভাবে হজে যেতে পারি। অনেক মানুষ সামর্থ্য বাদ আছে, টাকা দিয়ে হজ করতে পারবে তবুও ফিরে যেতে চায়, আছে না? জীবনে একবার হজ ফরজ, হজ কার উপর ফরজ হয়? যে হজ করার সামর্থ্য হয় তার উপর। আপনি হজ আদায় করবেন আপনার হজ, আর ভিক্ষা করে কোনো লাভ মেনে দিচ্ছে কি? এটা কিন্তু হয় না, বুঝতে পারলেন তো? নিজের মন অত্যন্ত বড়, আল গিনা গিনান নাফস, মনের ধন হচ্ছে বড় ধন। আল্লাহ তোমাকে তৌফিক দিয়েছে কিন্তু তুমি গোপন রাখছো, কিন্তু সেন্টারের ব্যাপার আপনার যে যারা ছাত্র হিসেবে যায় মাসের পর মাস এসে ক্লাস করে, আলহামদুলিল্লাহ সব আপনার নাম আসে সেন্টার, যত সত্য আপনাদেরকে চেষ্টা করে আপনাকে পাঠা, ওটা সেন্টারের কাজ, বুঝতে পারছেন? এই অবস্থায় আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন না যারা সাহিল ভিখারির মতো ঘুরে ঘুরে, ওদের মতো না। আপনাদের পজিশন আছে, বলেন আলহামদুলিল্লাহ, যারা এখানে ছাত্র হিসেবে যায় এদের পজিশন আছে কিনা, কারণ তুমি তো মাগনি, তুমি এখানে দিন শিখতে এসেছো, আর একটা সেন্টারের পক্ষ থেকে তারা তোমাদের জন্য সহযোগিতা করছে। তাদের কাজই হলো ছাত্রদেরকে আমরা সহযোগিতা করি। এবারে অনেক সময় আছে সবাইকে নিতে পারে, সবাইকে নিতে পারে না, ওইটা আরেক ব্যাপার, কথা বুঝতে পারছেন? অনেক সময় আছে মানুষের নাম হয়তো অনেকে রাষ্ট্র, কিন্তু বেশিরভাগ তো নিচ্ছে, তারা ব্যবস্থা করে দেয়, বুঝতে পারছেন? খেয়াল রাখবেন, তারা চেষ্টা করে। গত বছর অর্ধেক গিয়েছে আমাদের সাথে, আর অর্ধেক থেকে কিছু বেশি বাইক গেল, আলহামদুলিল্লাহ হস্ত হয়ে গেল। আপনি তো আরেকজনের কাছে গিয়ে হাত পাতেননি, কথা বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ, এই প্রতিষ্ঠান এটা নিয়ামত আমাদের জন্য, আলহামদুলিল্লাহ। যারা হজে যায় এক উশিলায় মানুষ কিছু আকিদা বিশ্বাস ঠিক করতে পারে, সালাত অনেকে ঠিক করে, সবাই না করলে অবশ্যই কিছু না কিছু তো লোক ঠিক থাকবে, কি বলেন আপনারা? কত মানুষ হজে গেছে এই সেন্টারের সাথে, প্রতি বছর যাচ্ছে 1400 হয়তো 9 হিজরি থেকে বা 1410 1411 হিজরি থেকে এই সেন্টারে, এই সেন্টার থেকে লোক হজে যাচ্ছে। কত শত শত মানুষ বা হাজার হাজার মানুষ এই যাবত হজ করেছেন আলহামদুলিল্লাহ এই সেন্টারের মাধ্যমে। লোকজন আসে সেন্টারের দর্শনে অংশগ্রহণ করে উপকৃত হয়, এমনকি যারা একদম লাস্টেও আসে, কিন্তু কখনো কখনো এরকম হয় যারা পয়সা দিয়ে যায়, ওরাও সেন্টারের সাথে যায়। তো আলহামদুলিল্লাহ যখন সেন্টারের সাথে হজে যায়, গাড়িতে দর্শনে আরাম হয়, মজুরি হয়, মিনায় দর্শনে আলোচনা শুনে আকিদা বিশ্বাস অনেকেরই ঠিক। অন্যদিকে কেউ যদি হক পেয়ে হক না মানে, ওটা হচ্ছে তার কাজ, কিন্তু তার কাছে তো আমরা আমাদের দায়িত্ব আমরা পৌঁছাতে পারবো, ঠিক কিনা? কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক আমার সেন্টার কর্তৃপক্ষকে আল্লাহ পাক নেক বান্দা দান, ভাইরা আমার আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত আদায় করো, ওয়া রুকাউ মা রাকিঈন, এবং তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। আচ্ছা বলেন তো, রুকুকারীদের সাথে রুকু, এর দ্বারা অনেক ওলামা বলেছেন তার মানে হল জামাতের সাথে মসজিদে গিয়ে সালাত আদায় করা, কারণ আল্লাহ বলেছেন রুকুকারীদের সাথে রুকু করো। আপনি যদি ঘরে পড়েন তাহলে রুকুকারীদের সাথে রুকু হলো না, এটা যেগুলো লোক বুঝে বাচ্চিক, ওয়াল কারণ মা আল্লাহ, এবং রুকুকারীদের সাথে রুকু করো, তাই জামাতের সাথে সালাত আদায় করা ওয়াজিব। বাহানা করে পিছু টান দিবেন না, আজকে টান দিলেন এরকম করতে করতে করতে করতে একদম দিন থেকেও বের হয়ে যেতে পারেন, আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াযালু আন-নাসু ইয়াতাআখারুন আনি আস-সফ হাত্তা ইয়াআখারাহুম আল্লাহ, মানুষ কাতার থেকে, প্রথম কাতার থেকে বা কাতার থেকে দূরে থাকতে থাকে, এমনি ভাবে আল্লাহ পাক পরিশেষে তাদেরকে একদম দূর করে দেবে, আস্তাগফিরুল্লাহ। বুঝতে পারছেন? তো যখন মসজিদ যাবেন প্রথম কাতারে সামিল হওয়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ। অনেক মুসলিম, অনেক মুসলিম আমাদের সেন্টারে আসে, যখন মসজিদে যায় ওই তিন কাতার পিছনেই বসে, আর না একদম ওই পিছনের দেয়াল ঠেক লাগিয়ে বসে, সামনে যেতে যেন তার ভয় লাগে, আল্লাহ কেন ভয় লাগবে? আপনাকে কেউ কি জিজ্ঞেস করবে বলো আত্তাহিয়া? আত্তাহিয়া যেখানে শিখাবো, ঠিক কিনা? আত্তাহিয়া যেখানে শিখাবো আমরা আলহামদুলিল্লাহ, আলহামদু এখানে শিখাবো, সালাত এর তরিকা এখানে শিখাবো, দরুদ শরীফ এখানে শিখাবো। আপনারা শুধু আজকে আসলে হবে না, যেসব দুরুস রয়েছে যেখানে আছে ওগুলো আপনারা নিয়ামত মনে করেন। এই তো সময় যাচ্ছে, সময় যাচ্ছে, যে সময় যাচ্ছে ওই সময় আসবে যখন আপনার মত করিব হবে, তখন যদি আপনি বলেন হায় রে হায় আলহামদুলিল্লাহ ঠিক করলাম না, এখন ঠিক করবো, হবে কোনো ফায়দা? আত্তাহিয়াত নাই, ঠিক করবেন ওই সময়, ওদের সময় আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। আমাদের অনেক মুসলিম আল্লাহু আকবার, আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেদায়াত দিন, হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনারা সপ্তাহে একবার এখানে আসবেন, হয়তো এখানে আলহামদুল প্রশিক্ষণ কিছু কিছু দেওয়া হয়, আগে তো সময় বেশি পাওয়া যেত সব, এখন সময় কম, পরবর্তীতে আরো রাত আরো ছোট হবে, তাই না? দিন আরো লম্বা হবে, সময় নেই, তো আপনারা নিজেরা নিজেদের নিজেদের উদ্যোগে নিজেরা চেষ্টা করে চেষ্টা করতে হবে। এখানে যা বললো বাড়িতে পড়ার চেষ্টা করুন, ফেসবুক একটু কম ব্যবহার করুন, নেট কম ব্যবহার করুন, সময় চলে যাচ্ছে, আপনি মোবাইলটা নিয়ে বসেন তো কেদা কেদা কেদা আলাদা ঘন্টা দুই ঘন্টা যাচ্ছে, আপনি বলবেন না আমার সময় নাই, অটোমেটিকলি আমার সময় নাই যেখানে, আর যখন বলা হয় কোরআন শিখে এসে সময় নেই, সবাই বলি না আমি বিল্লা সত্য বললাম না মিথ্যা, মোবাইল টিপতে সময় আছে, বস এমনি বস 15 মিনিট দিকে হ্যাঁ হয়ে গেছে 1 ঘন্টা বলতেই পারে না, দেখবেন পাবেন ইনশাআল্লাহ। তোমরা কি লোকজনকে সৎ কাজে নেক কাজের নির্দেশ দিচ্ছ, অথচ নিজেরা নিজেদেরকে ভুলে যাচ্ছ, মানে আরেকজনকে বলে তুমি এই কাজ করো কিন্তু সে নিজে করে না, আছে কি এরকম মানুষ? অথচ তোমরা কিতাব পাঠ করো, আল্লাহর কালাম পাঠ, অথচ তোমরা তাওরাত পাঠ করো, তোমরা ইঞ্জিল পাঠ করো, কিন্তু তোমরা নিজেরা আমল করো, লোকজনকে বলো আমল করো আর নিজে আমল করো না, এটা কিন্তু মহাপর্ব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ইমানদারগণ তোমরা এমন কথা কেন বলো যেটা করো না, মানুষকে বলবেন সালাত পড়ান নিজে পড়লেন না, মানুষকে বললেন সুদ খাবে না নিজে সুদ খা, ঠিক কিনা আছে কিনা থাকতে পারে বললাম আলাম আছে কিনা কিন্তু থাকতে পারে, আচ্ছা মানুষকে বলে ঘুষ খাও না নিজে নিজে ঘুষ খায়, মানুষকে বলে পর্দা মানো নিজের বাড়িতে পর্দা নাই, এরকম আছে বড় বড় বক্তা আলেম পর্দার বিধান করে কিন্তু নিজের বাড়িতে পর্দা নেই, আছে কিনা? কি বলেন আপনার বউয়ের সামনে আপনার ভাই বের হতে পারবে না, নম তামাশা যে করে যদি একটু পর্দা আলাদা কিন্তু হালকা দিয়ে একটা ভাব হিসেবে করে মানা যায়, তবু অতিরিক্ত ঠিক না, বুঝতে পারছেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বললেন ইয়া রাসূলুল্লাহ আফরাআইতাল হাম, দেবর সম্পর্কে আপনার রায় কি, দেবর সম্পর্কে কি বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল হাম ওয়াল মউত, দেব মৌত, দেওয়ার হলো মৃত্যু, বাইরের একজন সম্পর্কে বলেননি মৃত্যু, দেবর ক্ষেত্রে বলেছেন মৃত্যু, পর্দার বিধান পালন করবেন, শুধু এখানে বসে থাকলে হবে না, কামাই তো করছেন আলহামদুলিল্লাহ, বাড়ির কি অবস্থা দেখতে হয় না, আপনারা বর্তমানে নেট অনেক কিছু দেখেন অনেক অঘটন ঘটে, এই তো আপনাদের মতো মানুষই ঠিক কিনা, ওরাই তো এখানে সৌদিতে কাজ করে বাড়িতে তার তার স্ত্রী কোথায় যাচ্ছে কি না, আপনি তো শুধু পয়সাই পয়সা, জানলাম কত ঘটনা বললো আমাকে কত ফতোয়া জিজ্ঞেস করা হয় এসব ক্ষেত্রে, খবরদার পর্দা বিধান মেনে চলা ফরজ, আপনারা জানেন না জানেন, এটা বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান জানে, নাস্তিক বাস্তিক যদি হয় কাদের কুফার ওদের কথা ভিন্ন, কিন্তু মুসলিম হিসেবে সবাই জানে পর্দা পালন করা ফরজ কিনা, আপনার বাড়িতে পর্দা আছে দেখতে হবে, যদি নাই মুশকিল আজকে থেকে পালন করুন, কবরে আপনার কবরে আপনি যাবেন আরেকজন যাবে না, আপনি যদি কারো কথায় পর্দা পালন না করেন ও কিন্তু আপনার কবরে যাবে না, ও আপনাকে বাঁচাতে পারবে না, ও নিজেও বাঁচবে না আপনাকেও বাঁচাতে পারবে, আপনার কবরের ব্যাপার আপনাকে আগেভাগেই আপনাকে বুঝে শুধে আপনার কবরের জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে, আপনাকে অবশ্যই আপনার কবরে যেতে হবে, যেতে হবে কি না? মৃত্যু তো আসবেই, আপনি যে অবস্থায় থাকেন ওইটাই আপনার। اتأمرون الناس بالبر وتنسون انفسكم وانتم تتلون الكتاب তোমরা কি লোকজনকে নেক কাজের নির্দেশ দিচ্ছ অথচ নিজেরা ভুলে যাচ্ছ? وانتم تتلون الكتاب এছাড়া তোমরা কোরআন পাঠ করো, যত মুসলিম আছে সবাই কোরআন পাঠ করতে পারে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পড়ে না, অন্যদিকে ও পাঠ করুক বা না করুক, দিনই তুরস্কায় অংশগ্রহণ করে না। খুব কম মানুষ হয়তো যে কোনো রকমের দিনই আলোচনায় বসে না বলে ওইসব মানুষ খুব কম হতে পারে, বিশেষ করে আমাদের বাংলাদেশের কথা। পর্দার বিধান ফরজ কে জানে না? সবাই জানে না? যে কোনো মানুষ জানে। আচ্ছা, সালাত ছাড়া জায়েজ না কে জানে না? সবাই জানে, কিন্তু আপনি আমল করেন না। সব নিয়ে যান শুধু মুল্লাদের দোষ, যেসব ক্ষেত্রে আলেমদের খেলাফ নাই, মতবিরোধ নাই, ওগুলোর উপর আপনি আমল করুন। ইসলামের পাঁচটি ভিত্তি, এর উপর আমল করেন। শুধু নিয়ে আসবেন মুল্লাদের দোষ, মুল্লাদের দোষ সান, আপনি নিজেকে মুল্লা না? আপনি নিজেও মুল্লা, প্রত্যেকটা মুসলমানই মুল্লা, কারণ সে আল্লাহ ওয়ালা হতে চায়। আমি যদি আপনাদেরকে বলি আপনারা মুল্লা না, আপনারা শয়তানের সাথী, আবার যদি বলি যে মুল্লা না সে শয়তানের সাথী, কি বুঝেন? আপনারা রাজি হবেন না নারাজ হবেন? কিন্তু আমি যদি বলি তুমি মুল্লা না, বাহ্যিক আমরা যেটা মুল্লা না, মাশা আল্লাহ সে একটা আল্লাহর ওলি মানুষ, সাধারণ মুসলিম, সে খুশি হবে কিনা? হয়তো বলবে না এরকম বলবে না ভাই, আমার মধ্যে অনেক দোষ আছে, অনেক দোষ আছে, কিন্তু সে খুশি হবে। কিন্তু যদি আমি বলি তুমি শয়তানের বন্ধু নিলাম, কি অবস্থা হবে? দরকার হয় খুশি দিবে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, তাহলে প্রত্যেক মুসলমানই মুল্লা, মানে আল্লাহ ওয়ালা, বলো আলহামদুলিল্লাহ। যদি তোমাকে আল্লাহ ভালো না পেতেন তাহলে তোমাকে ইসলাম কবুল করার মতো তৌফিক দিতেন না। কত বাংলাদেশের কত দেখছেন কি অবস্থা, লিখা লিখি চলে যে নাস্তিকদের, এদেরকে এরা যে গুমরা হল, আল্লাহ ওদেরকে ভালো পায় না, বিদায় তারা গুমরা হয়েছে, ঠিক কিনা? ও শয়তান কোরআন পাঠ করে, কিন্তু কোরআন পাঠ করে করে ওরা গুমরা হয়েছে, বুঝে শুনে গুমরা হয়েছে এইসব নাস্তিক। কিন্তু অনেক বড় বড় জ্ঞান রাখে, ছোট মোটো লোক না, যারা ব্লগার বড় বড় ব্লগার যারা, ওরা বড় বড় শয়তান, অনেক জ্ঞান রাখে, কিন্তু জ্ঞান রাখলে কি হবে? ইউদল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান, এই কোরআনের মাধ্যমে আল্লাহ পাক অনেককে গুমরাহ করেন আর অনেককে হেদায়ত দান করেন। আল্লাহকে, আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে হেদায়ত দাও, কোরআন বুঝার তৌফিক দাও, কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দাও। ভাইরা আমার, সহি বুখারী মুসলিমে একটি রিওয়ায়াত এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, يجاب بالرجل يوم القيامة فيلقى في النار فتندلق به أقدامه فيدور بها في النار كما يدور الحمار برحاه. قيامة الدين এক ব্যক্তিকে উপস্থিত করা হবে, আনা হবে, আর তাকে আগুনে নিক্ষেপ করা হবে, তখন তার পেটের নাড়িগুড়ি সব বের হয়ে যাবে আগুনে, জাহান্নামে। আর সে ওই নাড়িগুড়ি নিয়ে এরকম চক্কর দিতে থাকবে, যেভাবে গাধা তার চক্র নিয়ে ঘুরে ওইভাবে সে চক্কর দিতে থাকবে ওই নাড়িগুড়ি নিয়ে। আপনারা হয়তো দেখেছেন গাধা চক্র নিয়ে ঘুরে কিনা, না দেখলেও ফেসবুকে আমার অনেকটা দেখতে পাবেন, আর বাংলাদেশে কোনো কোনো জায়গায় এরকম হয়তো আছে, ওই যে ঘোড়া দিয়ে সরিষার তেল বের করে চক্র দিয়ে, ঠিক কিনা? দেখেছেন আপনারা? কে কে দেখেছেন? তাহলে তো অনেক লোক দেখেছে, আলহামদুলিল্লাহ, চুটকে দেয়। ওই রকম আল্লাহ রসুল সাহায্য বলেছেন, গাদা যেভাবে চক্র নিয়ে ঘুরে ওইভাবে ওই লোকটি তার নারী করে নিয়ে এরকম ঘুরতে থাকবে। স্তফ তো ওখানে যারা জাহান্নামী ওরা জিজ্ঞেস করবে, কারণ ওখানে জাহান্নামী তো ও জাহান্নাম, আর যারা ওখানে আগুনে চলো সবাই জাহান্নামী, জিজ্ঞেস করবে ইয়া ফুলান মা আসাবাক, হে ভাই তোমার কি হলো, আলাম তাকুন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহানা 'আনিল মুনকার, তুমি কি আমাদেরকে সৎ কাজের আদেশ নির্দেশ আদেশ করতে না, আর অসৎ কাজ থেকে আমাদেরকে বারণ করতে না, তুমি তো এমন লোক ছিলে, ভালো লোক ছিলে, তুমি আমাদেরকে ভালো কাজ করার নির্দেশ দিতে আর অসৎ কাজ থেকে বারণ করতে, তো আজকে তোমার এই কেন অবস্থা? তো সে বলবে কুনতু আমুরুকুম বিল মা'রুফ ওয়া লা আতি ওয়া আনহাকুম 'আনিল মুনকারি ওয়া আতি, আস্তাগফিরুল্লাহ, আমার দুষ্টির কি জানো তোমরা, আমার দুষ্টির আমি তোমাদেরকে সৎ কাজের আদেশ দিতাম কিন্তু আমি তা করতাম, অসৎ কাজ থেকে তোমাদেরকে আমি বারণ রাখতাম, বারণ করার চেষ্টা করতাম কিন্তু আমি অসৎ কাজ করতাম, যার ফলে আমার এই গুণ মানে এরকম শাস্তি হচ্ছে। কথা বুঝলেন, যারা দাওয়াতি কাজ করেন জেদের বশবর্তী হয়ে কাজ করলে হবে না, একমাত্র খালিস কিংবা ঢিল্লা করতে হবে, ফরজ ওয়াজিব যেগুলি ওগুলো আদায় করতে হবে, বুঝতে পারছেন, হারাম কাজ থেকে বাঁচতে হবে, বাকিরা এগুলো নফল সুনান যেগুলো অনুগ্রহ ওগুলো তো ওয়াজিব না, একজনকে আপনি বললেন ও আমল করলেও সওয়াব পাবে, আপনি আমল না করলেও অসুবিধা নেই, কিন্তু আমল করা উচিত, নফল সুনান অনেকটা হয়তো আমরা বলি আমরা নিজে আমল করি না বা করতে পারি না, করি অনেক সময় বাদ পড়ে যায়, এরকম হয় কিনা, নফল শুনান ঠিক আছে, কিন্তু ফরজ ওয়াজিব এমনিভাবে হারাম কাজ থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে, ঠিক কিনা, ফরজ ওয়াজিব আমাদেরকে পালন করতে হবে, মানুষকে বললাম আমি ফরজ সালাত আদায় করুন আমি করবো না, এরকম হয় না, আমি বললাম খবরদার সুদ খাও না, ঘুষ খাও না, হক গোপন রাখো না, অথবা তাবজাতি যেসব ব্যবসা তাবজাতির লাইনে ওগুলো করো না, কিন্তু আমি গোপনে গোপনে করি। সৌদিতে আসলে ইমাম সাহেব মসজিদের ইমাম আশপাশের যারা আমাদের সবাইকে দেখিয়ে দিলেন আমি তাবজাতি বিশ্বাস করি না, তাবিজ ব্যবহার করা শিখ, আপনি দেখিয়ে দিলেন কবর পূজার ঠিক নেই, মানুষ বললো হ্যাঁ দেখো দা আমার ইমামটা সাহ ইমাম সাহেব মসজিদের ইমাম, কিন্তু যখন বাংলাদেশ যায় কিন্তু ওই সব বেদাতিদের কেউ খুশি রাখে, আছে কিনা এরকম, এখানে সুন্নত তরিকায় চলে আর বাংলাদেশ ইন্ডিয়ায় যখন যায় তখন সুন্নত তরিকা পরিত্যাগ করে বেদাতিদের মতো মতো আচরণ করে, আমরা এরকম হতে চাই না, কি বলে নিশা আবার, আমরা হকের উপর থাকবো, পৃথিবীর যে কোনো জায়গায় যাই হক জেনেছি হকের উপর আমল করবো ইনশাআল্লাহ, যদি এরকম হয় তাহলে বুঝা গেল আমাদের ইমান আছে, আর না এত নড়ে গড়ে মুনাফিকি মার্কা ইমান, মুনাফিকি মার্কা ইমান নেই ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ ইয়া তুমি তৌফিকতা ফরমা, আমিন, বুঝলেন এই হাদিস দ্বারা কি বুঝলেন, একজনকে আপনি সব কাজের আদেশ করলেন আর নিজে করলেন, অসৎ কাজ থেকে বারণ করলেন আর নিজে করলেন, যার ফলে ওই ব্যক্তির এই শাস্তি হয়েছে, তাই না, আল্লাহ যেন আমাদেরকে এইরকম মানুষের অন্তর্ভুক্ত না করেন, আল্লাহ যেন আমাদেরকে যা জানি সে অনুযায়ী যেন আমল করার তৌফিক দান। আচ্ছা ভাইয়া, এরপরে সংক্ষিপ্ত করে দুটি আয়াতের তর্জমা বলি, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, তোমরা সবর করে আর সালাত আদায় করে সাহায্য তলব করো রবের কাছ থেকে, বিপদের সম্মুখীন হলে সবর, বিপদের সম্মুখীন হলে সবর, আপনি সুন্নত তরিকায় চলেন এ কারণে মানুষ আপনাকে বিদ্রুপ করে, মানুষ আপনাকে কষ্ট দেয়, আপনি সবর করুন, বিসবর আর আল্লাহর কাছে সাহায্য চান, ইস্তাইনু বিসবর সবর করে সাহায্য চান, ওয়াসসালাত আর সালাত আদায় করে সাহায্য চান, দুটি কথা বলা হয়েছে সবর আর একটা সালাত, আপনার কাছে সালাতই নাই তো আল্লাহ আপনাকে কিরকম সাহায্য করবে, ফরজ সালাত কেদা কিরকম সবাই আঙুল দিয়ে হাত দাও কেদা পাঁচ, সবাই এরকম লাগে এরকম করে কেদা পাঁচ, মাশাআল্লাহ আল্লাহ কবুল করুন, পাঁচ ওয়াক্ত সালাত আমরা আদায় করবো, বলুন ইনশাআল্লাহ, ওয়াস্তাইনু বিস সবর ওয়াস সালাত, যার সালাত যত বেশি মজবুত সেটা তো বেশি আল্লাহর উপরেই বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার তাই চেষ্টা করবেন ফরজ সালাত তো জামাতের সাথে আদায় করবেন, চেষ্টা করবেন প্রথম তাকবীরের জন্য ইসলাম তাকবীরে তুলে নিলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যত ইমান তাজা হবে তত আমরা এইসব নেক কাজ করবো, বুঝলেন? যত ইমান মজবুত তত বলবেন আমার তাকবীরুল্লাহ যেন ইসলাম, যত ইমান মজবুত আপনি বলবেন আমার যেন তাকবীরে উলা মিস যেন না হয়, আমার যেন সুন্নত সালাত করি যেন মিস না হয়, যত ইমান মজবুত হবে। আর আপনার ইমান দুর্বল না হলেই হবে, একটা হলেই হবে, এরকম না, ইমান মজবুত করার চেষ্টা করি। ওয়াস্তাইনু বিস সবরি ওয়াস সালাহ وانها لكبيره الا على الخاشعين অর্থাৎ এই সালাত সালাত ভাই সাধারণত মানুষের উপর ভারী, তবে খাশিঈন যাদের মধ্যে খুশু খুজু আছে, আল্লাহর খৌফ যাদের মধ্যে রয়েছে, যাদের মধ্যে বিনয় নম্রতা রয়েছে, যারা বিনয়ী, যারা আল্লাহর নির্দেশ পালন করে চলে, তাদের জন্য সালাত ভারী না, বরং তারা সালাত আদায় করে যখন তখন তাদের মন শান্তি পায়। সুবহানাল্লাহ, আল্লাহ বলি যারা সালাত যখন পড়ে মন শান্তি পায়, আর যারা শয়তানের বলি সালাত পড়লে ওলা মুশকিল, ঠিক কিনা? সালাত আগে দেয় না, ট্যাং আগে দেয় না, এক ট্যাং আগে আর একটা পিছনে পরে পিছনে নিয়ে যায় শয়তান। আর আমরা যেন এরকম না হই, সবাই আল্লাহর ওলি হওয়ার চেষ্টা করি, ঠিক আছে? আল্লাহর ওলি হওয়ার ইমান আদার করে প্রধান মাধ্যম যেটা তা হচ্ছে সালাত। واستعينوا بالصبر والصلاه وانها لكبيره الا على الخاشعين এবারে খাশিয়িন কারা, বিনয়ী কারা, খুশু খুজু আদায়কারী কারা? আল্লাহ বলেছেন الذين يظنون انهم ملاقو ربهم وانهم اليه راجعون, যারা বিশ্বাস করে যে তারা তাদের রবের সাথে সাক্ষাৎ করবে আর তারা তার তাদের রবের দিকে ফিরে যাবে, তারাই হচ্ছে খাশিয়। আর তাদের জন্যই সালাত এটা ভারী না, সালাত ভালো আরামদায়ক তাদের জন্য যারা বিশ্বাস করে কাল কিয়ামতের দিন আমরা আমাদের রবের সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ, আপনাদের বিশ্বাস আছে আপনারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন, আপনারা আল্লাহর কাছে যাবেন, আল্লাহর দিকে আপনারা ফিরে যাবেন? যদি এরকম হয় তাহলে আজকে থেকে যেন আর আমাদের কখনো ফরজ সালাত মিস না হয়, ইনশাআল্লাহ। আল্লাহ নিজে বলেছেন সালাত মানুষকে ফাহিশা কাজ থেকে, অশ্লীল কাজকর্ম থেকে, শরীয়ত বিরোধী কাজ থেকে বাধা প্রদান করে। আমাদের মধ্যে যদি সালাত নিয়মিত যেভাবে সালাত আদায় করা, সালাতের গুণ যদি আমাদের মধ্যে এসে যায় আর সুন্দরভাবে যদি আমরা সালাত আদায় করতে পারি, তাহলে অবশ্য অবশ্যই আমরা কবিরা গুনাহ থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ। হ্যাঁ, হয়তো কেউ কেউ এরকম প্রারম্ভিক সালাত আদায় করছে, এখনো মজবুত হয়নি সালাত, দোষটা এখনো রয়ে গেছে দোষ, আমরা বলবো তুমি সালাত করতে থাকো, সালাত করতে থাকো, যখন তোমার সালাত পরিপূর্ণ হয়ে যাবে তখন অটোমেটিকলি তুমি এইসব দোষ ওইসব খারাপ কাজ তুমি ছেড়ে দেবে, বলেন সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ তাআলা। এই কিছুটা আলোচনা করলাম দাস, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন কবুল করেন, আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে সত্যিকারের মুসলিম হিসেবে কবুল করেন, আমিন। দুনিয়াতে যেন আল্লাহ পাক আমাদের কল্যাণ দান করেন, আমিন। আখিরাতে কল্যাণ দান করেন, আমিন। দুনিয়া থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে নাজাত দান করেন, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا انك انت التواب الرحيم اللهم اغفر لنا ولوالدينا ولجميع المسلمين الاحياء منهم والميتين برحمتك يا ارحم الراحمين اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين